الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين سوره হুদ 114 নম্বর আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষের এই সমাজে সব সময় শয়তানের ওয়াসওয়াসা লেগে আছে এজন্য এই সমাজকে বিশৃঙ্খলা করা নষ্ট করা রক্তারক্ততে মানুষকে ধ্বংস করা এটাই মানব সৃষ্টির শুরুতেই ফেরেশতারা আল্লাহ পাককে হুঁশিয়ার করেছিলেন তারা বলেছিল যাকে আপনি সৃষ্টি করবেন তারা তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে ওয়াসফাকু দিমা রক্ত প্রবাহিত করবে বরং নাহনু নুসাব্বু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার সবসময় গুণকীর্তন করি সবসময় গুণগান করি সবসময় তসবিহ তেলাওয়াত করি আপনার হামদ সানা গাই আবার হয়তো একটা ঝামেলা মানুষ সৃষ্টি করে লাভটা কি ওরা তো জিনদের মতোই যে দুনিয়াতে মারামারি লাগাবে আল্লাহ বলছেন না ইন্নি আলম আল্লাহ তাআলা বুন আমি যা জানি তোমরা তো জানো না কি তিনি জানেন তিনি যুগে যুগে নবী প্রেরণ করেছেন তার বাণী প্রেরণ করেছেন এর মাধ্যমে মানুষের একটা অংশকে সবসময় তিনি শান্তি প্রিয় করে সৃষ্টি করেছেন ফলে সবাই একচেটিয়াভাবে ফাসাদ সৃষ্টি করার সুযোগ পায় না এটাই হলো আল্লাহর পলিসি এর মাধ্যমে তিনি মানুষের মধ্যে পরীক্ষা করেন কে শান্তিপ্রিয় কে অশান্তিপ্রিয় কারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা সমাজ নষ্ট করে এবং যারা সমাজকে গড়ে পার্থক্য তিনি বুঝিয়ে নেন পরীক্ষার মাধ্যমে কিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এ নিয়ে সমাজবিজ্ঞানীরা অসংখ্যবার ও কথা বলেছেন আমরা পত্রপত্রিকায় পড়ি মাঝে মধ্যে তাদের বক্তব্য শুনি বিশেষ করে আমাদের দেশের সরকার সবসময় দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে কোরআনের বাণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি এগুলি আমরা জনগণের সামনে তুলে ধরব আমরা মনে করি মানুষের এ জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তার চাইতে বেশি ভালো কেউ জানে না আমরা মনে করি তিনি তার নবীর মাধ্যমে যে পথ এবং যে পদ্ধতি আমাদের সামনে দান করে গেছেন তার চাইতে উত্তম কোনো পথ বা পদ্ধতি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই বিশ্বাস নিয়েই আমরা মুসলমান এর বিরোধী যারা তারাই আল্লাহর দ্রোহী রসুলের দ্রোহী সমাজের যাবতীয় অশান্তির মূল নায়ক হলো তারাই কিভাবে আল্লাহ রসুল এই সমাজটাকে সুশৃঙ্খল সমাজে পরিণত করেছিলেন সেটাই আমাদেরকে বেছে নিতে হবে তিনি মানুষকে শয়তানের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন মানুষের সামনে তিনি আহ্বান জানিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, বাস তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফলকাম হবে। ছোট্ট একটা কথার মধ্যে এমন কি বিষয় রয়েছে, যারা জ্ঞানী তারাই বুঝেন। সাধারণ মানুষ লা ইল্লাল্লাহ বলে কিন্তু বুঝে না, কিন্তু তিনি বুঝে সুঝে বলেছিলেন। এবং যারা শুনেছিল আবু জেহাল, আবু আবুল হেকাম, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ, তারা বুদ্ধিমান মানুষ ছিলেন, তারা ভালো বুদ্ধিমান নেতা ছিলেন, তারা বুঝেছিলেন এই কথার গুরুত্বটা কি। কারণ এখন তাদের সামনে আনুগত্যের হকদার হচ্ছেন তাদের বাপদাদারা। বল নাত্তাবিউ মা আলফায়না আলাইহি আবাআনা, এর জবাবে তারা বলেছিল হে মোহাম্মদ, তোমার দাওয়াত আমরা শুনলাম, কিন্তু আমরা অনুসরণ করব আমরা যা পেয়েছি আমাদের বাপদাদার আমল থেকে। আল্লাহকে মানব তোমার কথা অনুযায়ী, কিন্তু অনুসরণ করবো বাপদাদার, পার্থক্য বুঝতে পারলেন? দেখো আল্লাহ রসুল বলছেন যে না, মানতে হবে যাকে, স্বীকার করবে যাকে, মানতে হবে তার কথা, পার্থক্য খালি এতটুকুই। আর এর মাধ্যমে একটা মৌলিক পার্থক্য ঘটে গেছে। আপনি একজনকে স্বীকার করবেন কিন্তু তাকে মানবেন না, আপনি মনে ভাগাবেন না, কিন্তু স্বীকার করবেন আপনি আল্লাহকে, মানবেন শয়তানকে, আপনার জীবনটা ব্যর্থ হবে। যুগে যুগে নবী রসুলগণ এসেছেন মানুষকে এই আনুগত্যের পরিবর্তন করানোর জন্য, যে মানুষ তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার বিধান মানো। আর আমরা বলি যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা আমাদের নেই, সাধ্য নেই বলে ওটা মানব, কিন্তু বিধান আমরা তৈরি করব, আমরা আমাদের নেতাদের আনুগত্য করব, আমরা আমাদের নিজেদের কাজ নিজেরাই করবো। এখানে আল্লাহর আবার কি, নবীদের দাওয়াত আর এই দাওয়াতের মধ্যে পার্থক্য, মৌলত লক্ষ্যের পার্থক্য, উদ্দেশ্যের পার্থক্য। দুজনের লক্ষ্য দুদিকে হলে তার কর্মটা দুই রকম হয়ে যাবে না, স্বাভাবিক কথা, একটু বোঝেন লাগে না। আপনি যাবেন এই আমাদের আমচত্বরে দাঁড়িয়ে, চারদিকে বাস যায়, এখানে একটা নওগাঁমুখও যায়, একটা ঢাকামুখও যায়, একটা চাঁপাইমুখও যায়, একটা শহরমুখও যায়। আপনি ওখানে যেদিকে যাবেন সেই বাসে তো আপনি উঠবেন। আপনি আগে লক্ষ্য নির্দিষ্ট করেন, আপনি কি আল্লাহর আনুগত্য করবেন না শয়তানের আনুগত্য করবেন, আগে লক্ষ্য নির্দিষ্ট করেন। নবী রাসূলগণ এই কাজটাই করেছেন সবার আগে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার মানে আমি দেখতেই পাচ্ছি তোমার মুখে আল্লাহ বিল্লাহ তাল্লাহ বলে মূর্তি পূজা কর, আল্লাহর নাম করে তুমি তোমার নেতার পূজা করো, আবু জাহল যা বলে তাই শোনো, তুমি আল্লাহর কথা শোনো না। অবশ্য তোমাদের কাছে আল্লাহর কিতাব আছে, তোমাদের নবী ইব্রাহিম স্বীকার করছো, নবী ইসমাইল স্বীকার করছো, তাদের রক্তের সন্তান তোমরা, তাদেরই গোড়া কাবা গৃহ তোমরা মূর্তিতে ভর্তি করে দিয়েছো, তোমাদের বৃষ্টির দরকার হলে হবলের কাছে যাও, আল্লাহর কাছে চাও না। অথচ কাবা ঘরে বসে আল্লাহর কাছে না চেয়ে মূর্তির কাছে চায়, ও কোন ধরনের মানুষ? এই আনুগত্যের পরিবর্তন, সার্বভৌমত্বের পরিবর্তনটাই ছিল নবীদের দাওয়াতের প্রধান, আর এইখানে পরিবর্তন হলেই সমাজের পরিবর্তন হয়। দুই ভাই হেঁটে যাচ্ছে, এক ভাই একটা অন্যায় করতে যাচ্ছে, আর এক ভাই অন্যায় করবে না। যে ভাই অন্যায় করছে বলছে আরে রাখতো, সব মরার পরে দেখা যাবে, আল্লাহ যাবার করবে, আপাতত নগদ তো নিয়ে নেই, রাস্তা চিন্তাই করল। আরেক ভাই বললো ভাই তুমি কাজটা করলে আল্লাহ কিন্তু দেখেছে, এটা হবে না। ক্লাস থ্রিতে থাকতে যে আরবি বই আমি পড়েছি, অন্তত পক্ষে আমার প্রাইমারি জীবনে আরবি বই আব্বা পড়াতেন, সেটা একটা শাকালু চোরের গল্প পড়ছিলাম। শাকালু আপনারা বোঝেন কি জানেন, এদিকে মিষ্টি আলু সাদা, রোজার সময় ইফতারি করে প্রায় খাই আমরা, মিষ্টি লাগে। তো আব্বা চলে গেছে ভিতরে শাবল নিয়ে, আর ছেলে 7-8 বছর বয়স, ছেলেকে বলে গেছে তুই দাঁড়িয়ে থাক, কোন লোকজন আসলে আমাকে চিৎকার দিবি যেন কেউ আমাকে না দেখে। বাবা দিকে সাগর তুলছে আর থলি ভরছে, হঠাৎ করে ছেলে বলছে আব্বা লোক আসছে, লোক দেখেছে। বাপ তখন পড়ি কি মরি মারছে দৌড়, কই কই কাউকে দেখছি না তো। ছেলে বলছে আব্বা আল্লাহ তো দেখলো। বাপ এমন লজ্জা পেয়েছে, বাপ রে বাপ, ছোট্ট একটা ছেলে এমন শিক্ষা দিল আমাকে, যা চুরিই করবো না, যা এগুলো নিছিল সবে খেতে ফেলে দে, খালি হাতে পাড়ে চলে গেল। যে বউকে বলছে তোমার ছেলে আজ আমার এমন শিক্ষা দিয়েছে জীবনে আর আমি চুরি করব। ছোট্ট গল্প কিন্তু একটা, 3-4 লাইনের গল্প। এই গল্পটা আজও এই শেষ বয়সে আমার মনে আছে, কারণ ছেলে আল্লাহকে ভয় করেছে, বাপ ছেলের মহব্বতে আল্লাহকে ভুলে গেছে, যে আমি চুরিটা করি তাহলে আমার ছেলে মিলে ভালো খাতে পারবে, বিক্রি করে এলে কিছু টাকা পাবো, ছেলে একটু খুশি হবে, চকলেট কিনতে পারবো, আর ছেলে যার জন্য আমি চুরি করছি সে কিন্তু ওটা খাবে না। যদি ঘরে ঘরে এরকম সন্তান তৈরি হয়ে যায়, আল্লাহ ভীরু, বলুন ওই সন্তানকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? কশ্চিনকালেও করতে পারে না। আমাদের সবার আগে বড় প্রয়োজন হলো মানুষের মধ্যে আল্লাহ ভীতি নিয়ে আসা, তাকওয়া নিয়ে আসা। তাকওয়া আনলে ওই সন্তান যখন বড় হবে, অফিসে কর্মকর্তা হবে, ওর হাত দিয়ে কোনো অন্যায় কথা লেখা হবে না। এখন পর্যন্ত সরকারি অফিসগুলো ঠিকই আছে কিছু সংখ্যক ইমানদার মানুষের জন্য, আন্দোলনের সরকারি অফিসে এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতির ভর্তি করে, একেবারে দুর্নীতি নাই এমন কোন সেক্টরই সরকারের নেই। এরপর বলে কিগুলি টিকে আছে এই প্রতিষ্ঠানগুলো, ওই কিছু টুপু জাড়িওয়ালা মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে, টুপু জাড়িহীনও আছে অনেকে যারা অত্যন্ত আল্লাহকে ভয় করে, তাদের জন্য এখনো টিকে আছে দেশটা। তারা দলাদলির মধ্যে যায় না, তারা দেখে যে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। একটা সাধারণ কর্মচারী শ্রমিক, সে শ্রম দেয়, টাকা পায়, সে বলবে আমার মনিব নাই, কিন্তু আমার আসল মনিব তো আল্লাহ দেখছেন, যে আমি আট ঘন্টা জায়গায় এক ঘন্টা কম কাজ করি, আল্লাহ তো ধরবে আমাকে, সে কিন্তু কাজে ফাঁকি দেবে না। আর ও যদি বেইমান হয়, ও কি করে ফাঁকি দেবে, তো সেই বুদ্ধি খুলবে, ও খালি অজুহাত বের করবে। এই বিষয়টি এত মৌলিক বিষয়, তৌহিদের এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমরা ভুলে গেছি। আল্লাহকে স্বীকার করার অর্থ আল্লাহকে মানা। এইবার যখন মানতে যাইবেন, এখানে কি আপনি তিনটা বিষয় আপনার সামনে থাকবে, আপনি নেক আমল করবেন, সৎকর্ম করবেন, আপনি নিজে ভালো থাকলেন, সৎকর্ম করার জন্য আপনি পরিবারকে বললেন, পরিবারটা ভালো থাকলো, কিন্তু এটা আপনি টিকতে পারলেন না, কিছুদিন সৎ থাকলেন, দুনিয়াবী ঘাত প্রতিঘাতে আপনি অসৎ হয়ে গেলেন, পদস্খলন ঘটে গেল, আপনি কিন্তু জান্নাতে যেতে যেতে ফিরে গিয়ে জাহান্নামে চলে গেলেন। আসেন একটা হাদিসে, এই এক গজ বা এক হাত বাকি থাকতে সে জাহান্নামে চলে যাবে, আসেন হাদিসে, ওরকম ভাবে জাহান্নামের কিনারে চলে গেছে, সে তওবা করে ফিরে আসছে, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করাবেন। বহু হাদিসের উপরে আছে আপনাদের সামনে জানা আছে। একটা হলো আল্লাহর বিধান মানা, দুই নম্বর আল্লাহর বিধানের উপরে টিকে থাকা। টিকে থাকা খুব কঠিন। আবু বকর বলছে, হে আল্লাহর রাসূল, অল্প বয়সে আমার দাড়ি পেকে গেল, কারণ কি? জবাব দিচ্ছেন, আমাকে দাড়ি সাদা করে দিয়েছে কোরআনের কয়েকটি আয়াত, সূরা হুদ, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাতগাউ ফীহি, হে রসুল, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে তুমি দৃঢ় থাকো, খবরদার যেন সীমা লঙ্ঘন করো না। এই আয়াত আমাকে বুড়া করে ফেলেছে। আর সূরা ইনফিতার, সূরা তাকবীর, এইগুলো আমাকে বুড়ো করে ফেলেছে। সূরা ইনফিতার পড়লে কিয়ামতের দৃশ্য একবার সামনে ফুটে ওঠে, যা সামাউন ফতরাত ওয়াজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াজাল বিহার ও ফুজ্জিরাত ওয়াজাল কুবুর ও বকসেরাত। এইগুলো যারা পড়ে, যারা যাদের বাড়িতে তফসীর কোরআন 30 নম্বর পারা আছে, খুব ভালো করে ডিপলি পড়ে দেখবেন, এগুলো পড়লে আপনি পাগল হয়ে যাবেন, যে আমি কি করে আল্লাহ বিরোধিতা করি, পারবেন না। জনৈক সাহাবি মদিনার, নামটা বলছি না, একদিন সে হন্তদন্ত ছুটেছে, এটি এসে আল্লাহ রসুলের সামনে এসে বলছে, হে আল্লাহ রসুল, আর প্রথমে বলি নাই, আবু বকরের কাছে গিয়েছে, হে আবু বকর, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করেছ? বললে, আমার বাড়িতে খেজুর বিক্রি করার জন্য একটা মহিলা আসছিল, আমি বললাম ঘরে তোমার খেজুর সাথে ভালো খেজুর আমার ঘরে আছে, মহিলাটা সরল বিশেষ আমার ঘরে খেজুর দেখতে গেছে, আমি তাকে চুমু খেয়েছি। পরে ভাবলাম আল্লাহ তো দেখেছে, আমি পাগলেই বেরিয়ে চলে আসছি বাড়ি থেকে, কি করি অন্যায় থেকে আমি মাপ পাবো? আবু বকর, তুমি বললাম কি করবে এখন? আবু বকর বললেন, তুমি আর কার সঙ্গে এটা বলেছ তো? না, প্রথম আপনাকে বলেছি। আবু বকর বললেন, দেখো, ইন্নাল্লাহ সাত্তারুল উয়ুব, আল্লাহ দোষ গোপনকারী, কেউ জানে না, কাউকে বলো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মনে মানে না, না হলো না, আল্লাহ তো দেখে ফেলেছে। আবার চললো ওমরের বাড়ি, ওমর কোথায় তুমি, আছে, কি ব্যাপার? ওমর ভাবছে কোনো দুঃসংবাদ আছে, কি ব্যাপার বলো তো? হচ্ছে আমি এই কাম করেছি। ওমর ঠিক আবু বকরের মতোই জবাব দিলেন, না মনে মানছে না, হলো না, যে আল্লাহ রসুল না বলা পর্যন্ত হবে না, চললো আল্লাহ রসুলের ঘরে। চিন্তা করেন অনুভূতি কিভাবে তার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। এবার আল্লাহ রাসুলের কাছে গিয়েছে তখন বলি আসরের আগে আল্লাহ রাসুলকে বলার পর আল্লাহ রাসুল গম্ভীর হয়ে গেছেন, কোনো কথা বলছেন। ওই লোকটা কিন্তু পাগলের মতো অবস্থা, যে আমার উপায় কি? রসুল তখন কোনো কথা বলছে না, তাদের অবস্থা শেষ। কেউ কিন্তু সাক্ষী নেই দুনিয়ায়, আসরের সালাত আদায় করে ফিরে বসছেন, ওই লোকটা মনের দুঃখে চলে যাচ্ছে। আল্লাহর নবী কথা বলল না, তখন আল্লাহর রাসুল ডাকবে, এই আমাকে যে প্রশ্ন করেছিল সে লোকটা গেল কোথায় দেখো তো। তখন একজন সাহাবে দৌড়ে গিয়ে ওকে ডেকে নিয়ে আসছে, এদিকে আস। তখন তিনি আয়াত শুনিয়ে দিলেন যেটা আজকে পড়লাম, ওয়া আকিমিস সালাতা তারাফাই নাহারি ওয়া যুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিল যাকিরিন, সূরা হুদ 114 নম্বর আয়াত। তোমরা দিনের দুই অংশে সালাত কায়েম করো এবং রাত্রের কিছু অংশ সালাতে রত থাকো। মনে রেখো, নেকি কাজ তোমাদের গুনাহের কাজগুলো দূর করে দিবে। আর এটাই হলো উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ মাত্র। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে মুসলিরা বলে উঠছে, ওই লোকটা বলছে, হে আল্লাহ রসুল, এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? জবাব আল্লাহ রসুল বলে, লিন্নাসে কাফা, সকল মানব জাতির জন্য এই বিধান আল্লাহ পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা বোঝা গেল? যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, যদি নিয়মিত সাথে সালাত আদায় করে, গুনাহে কবিরা না করে, অর্থাৎ জেনা তো করেনি, চুমু খেয়েছে, কবিরা গুনাহ করে, সর্বোচ্চ কবিরা গুনাহ না করে তার নিম্নতম বিষয়গুলো আল্লাহ পাক আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের ক্ষমা করে দিবেন। এই যে আমরা আশুরা সিয়াম পালন করলাম না দুদিন আগে, এক বছর গুনাহ মাফ হয়ে গেছে তাদের, যারা সত্যিকার অর্থে এগুলো বুঝে সুঝে সিয়াম রেখেছে। আমরা হর হামেশা সগিরা গোনা করি, এমন মানুষ আমাদের এখানে নাই যে সগিরা গোনা করে না, প্রত্যেকেই আমরা করি, তাই না? কিন্তু কবিরা গোনার ধারে ধারে গিয়ে ফিরে আসা, এটাতেই সাহাবায়ে কেরামের মধ্যে অন্তরে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলাম আপনি খেয়াল করেছেন কি? আগে চলে গেছে আবু বকরের কাছে, তারপর গেছে ওমরের কাছে, এসে রসুলের কাছে, আল্লাহ রসুল নিজে জবাব দিতে পারছে না। আয়াত নাজিল হলো, এইবারে তিনি জবাব দিলেন, ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাতে, তোমার সৎকর্মসমূহ তোমার দুষ্কর্মসমূহকে বিদূরিত করে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ ক্ষমা না করতেন, এখানে গিয়ে তাফসীরে কুরতুবী বলছেন, ইমাম কুরতুবী, যে এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক এই ঘোষণা যদি না দিতেন আমরা মানে দুশ্চিন্তা মরে যেতাম। একজন সাহাবী বলেই ফেললেন, হে আল্লাহ রসুল, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কোনো সগীরা গুনাহ পর্যন্ত করে না? না, তোমাদের দুশ্চিন্তার কারণ নয়, এই আয়াত তার সমাধান। ইল্লা লামামা, সড়গুলো সব আল্লাহ মাফ করে দেবে। মাস্তনিবাতুল কাবায়ের, কবিরা গুনাহ যদি তোমরা বিরত থাকতে পারো তো ছোট গুনাহগুলো তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শর্ত হল তারাফায়ের নাহার, তোমাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ দিনের প্রথম অংশে কি? ফজর জোহর। দিনের শেষ অংশে আসর মাগরিব ইশা। আর রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ। এটা যদি আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ আমাদের এই ধরনের যে কোনো সগীরে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে আরেকটা বিষয় ব্যাখ্যা, এই ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, এই আয়াতের মধ্যে শুধুমাত্র সালাত নয়, সালাত যেহেতু ইবাদতের সর্বোচ্চ সবচেয়ে বড় জিনিস খুঁটি, এইটা বলার মাধ্যমে আল্লাহ পাক এর চাইতে নিম্নতম নেকির কাজগুলোকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ আমি শুধু সালাত আদায় করব না, সেই সঙ্গে অন্য সৎকর্মগুলো আমি করব, যেগুলো সালাত আদের মতো অত বড় না হলেও সেগুলো গুরুত্বপূর্ণ। কোন ইন্নিল্লাহ উদিয়ু আমালা আমালি মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলছেন আমি তোমাদের নারী বা পুরুষ কারোরই কোনো সৎকর্ম নেকি আদৌ বিনষ্ট করব না। মাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকির কাজ যদি তুমি করো অবশ্যই সেটা আল্লাহকে দেখা হবে। ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি অন্যায় কাজ তুমি করো সেটা ওই দিন দেখা হবে, আমি তোমাদের কোনো আমল বিনষ্ট করব না। অতএব আমার সার্বিক জীবনটায় যদি নেকির কাজ বেশি হয় তাহলে সমাজে নেকি বৃদ্ধি পাবে না? আপনি নেকি করলেন, উনি নেকি করলো, আপনার সার্বিক টোটাল লাইফটা হয়ে গেল নেকির কাজে, আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজ করবেন না। এইভাবে যখন আমাদের সবার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়ে যাবে তখন কি সমাজ সুন্দর হবে না? ওটি আল্লাহ বলছে ইন্নি আলম আলা তার ফেরেশতারা, আমি তো জানি তোমরা তো জানো না। আমার বহু বান্দা আছে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে রাত্রে কাঁদবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে তারা হক না হক পার্থক্য করে হকের অনুসরণ করবে, তারা জীবনের তোয়াক্কা করবে না। এজন্যই আমরা বলি তুমি গুলি করে আমার বুকটা ঝাঁঝরা করতে পারো, তুমি হত্যা করে হাসতে পারো, গুলি করে শেষ করে দিয়ে আমার লাশটা ফেলে দিতে পারো, আমার বুকের ইমানকে তুমি চিন্তা করতে পারবা না। এই ইমান যার যত শক্ত হবে তার আমল তত সুন্দর হবে, ইমান যত দুর্বল হবে আমল তত নষ্ট হবে। এজন্য দুর্বল ইমানদারদের চাইতে সবল ইমানদার হওয়াটি আমাদের কর্তব্য। অনেকে অজ্ঞতার কারণে ইমানের ব্যাখ্যা বোঝে না, আল্লাহর বিধান বোঝে না, এজন্য আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে এবং আলামদের শরণাপন্ন হতে হবে। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। 17-18 বছরের বাচ্চারা আসতে জঙ্গি হচ্ছে, তারা গুলি খেয়েই মরতেছে, মনে ব্যথা লাগে তাই না? কিন্তু ওরা যে কখনো বুঝতে চেষ্টা করেনি, ওরা কোনো আলামের কথা শোনে নাই, কোনো আহলেদিস আলামের কাছে ওরা যায় নাই, ওরা গিয়েছে ওদের পক্ষের কিছু দুষ্ট মানুষের কাছে যারা ওদেরকে টুপি জাড়ি দিয়ে নষ্ট করে দিয়েছে। আর যে কারণে আজকে আমাদের মনে ব্যথা লাগলেও তারা এইভাবে গুলি খেয়েই মরতেছে, কি বোঝে ওগুলো? অথবা বহু আগে 1998 সালে আমাদের লিখিত আমাদের দিন, সেখানে আমরা বলে দিয়েছি 1400 বছর আগে আমার রসুল এগুলি ভবিষ্যৎবাণী করে গেছেন, দেখো আখিরি জমানায় এমন কিছু ছেলেপেলে বের হবে, হাদিসুল আসনাম, বয়স হবে খুবই কম, একরা উনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, ওরা কন্ঠনালী ওলে অথবা যা বোঝো আহা কন্ঠনালী অতিক্রম করবে না, এমরকুনা মিলাল ইসলাম কামে এমরকু সাহম, যেমনভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায় অনুর ব্যাপারে ইসলাম যে খারিজ হয়ে যাবে, কিন্তু ওরা ভাবে আমরা এলাম খাঁটি মুসলমান, কেন আমরা জেহাদ করছি মল্লিকপার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাব। এটা হবে আমার নবী শেষ নবী, তার কোনো কথাই মিথ্যা হবে না, তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে খাটতে হবে। পৃথিবীর দিকে দিকে সর্বত্র এই এই সমস্ত ছেলেদেরকে তারা বিসগাইড করে ধ্বংস করে দিচ্ছে, তাদের উদ্দেশ্য ইসলামকেই জঙ্গিবাদী ধর্ম প্রমাণ করা। আর এই অজ্ঞতার কারণে আমাদের বহু ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ইসলাম সারা পৃথিবীতে বিতর্কিত হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও সুসংবাদ আছে, যারা ইসলাম পড়াশোনা করে হচ্ছে মুসলমান তারা কিন্তু এই ব্যাপক অপপ্রচারের মধ্যেও ইসলাম কবুল করে নিয়ে চলে আসতেছে। যার জন্য ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম সবাই জানেন আপনারা, এ নিজের আপন শ্যালিকা ইংল্যান্ডের একটা নাম করা সাংবাদিক, তিনি ইসলাম কবুল করেছেন। ঘরে ঘরে ইসলামের আলো চলে যাচ্ছে, তারা শিক্ষিত মানুষ তারা বুঝে শুনে দেখছে না ইসলাম ছাড়া বাঁচা কোনো রাস্তা নাই। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে হে মানুষ তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে তোমার পালনকর্তা আল্লাহর কাছে। ইসলাম মানুষকে শিক্ষা দেয় সে আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব এই বিশ্বাস যারা করে তাদেরকে কিছু বলা লাগে না। যে মহিলা একদিন ল্যাংটায় ঘুরত সেই মহিলা নিজে হেজাব পরা শুরু করে দিয়েছেন তিনি। তিনি এখন বলছেন হেজাব পরে বোরকা পরে আমি এত স্বাধীনভাবে চলাফেরা করি, জীবনে এই শান্তি কখনো পাইনি এর আগে, কারণ আমি অর্ধ উলঙ্গ রাস্তাঘাটে চলতাম, নিজের মনে মনে সবসময় সংকোচ সংকোচ ভাব থাকতো, এখন আর কোনো সংকোচ নাই, আমার বোরকা আছে, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমি যে কত তৃপ্তি বোধ করছি তোমরা তা বুঝবা না, নারী হলে বুঝতে পারতাম। কারণটা কি? আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছেন, তিনি মূল বিষয়টি বুঝতে পেরেছেন, তৌহিদের মূল স্পিরিট তিনি বুঝতে পেরেছেন। আর এই জন্য আজকের তরুণরা শুনে রাখো, সেই 1500 বছর আগের তরুণ আম্মারের কথা, 13-14 বছর বয়স, এখন তারা মরছে 17-18 বছর মরে, চোখের সামনে মাকে হত্যা করল আবু জেহেল মরাধম, অস্ত্র দিয়ে বৃদ্ধ মহিলাকে তাকে গুপ্তাঙ্গে আঘাত করে হত্যা করে ফেললো চোখের সামনে। এবারে তার স্বামী ইয়াসেরকে মেরে দিল, এইবার ছেলেকে বলে এই তোর মা গেল বাপ গেল তোর পালা, শিগগিরই কুফরি কর, শিগগিরই মোহাম্মদের ধর্ম ত্যাগ কর, তোকে শেষ করে দেব। প্রচন্ড খরতাপে মরুভূমির লু হওয়ার মতো অগ্নি আগুনে উত্তপ্ত হয়ে গেছে পাথরগুলা। তারপরে এই দৃশ্য কল্পনা করে মনে মনে একবার, সমাজের সব একদিকে, আরে ছোট্ট বাচ্চাকে এমনি করে চাপ দিচ্ছে, দুনিয়া তার কেউ নাই বাপের মা ছাড়া, বাপ মা চলে গেল এবং তার পালা, তাকে অবশ্যই পানিতে চুবানো হচ্ছে, বল শিগগির কুফরি কর, বিসমিল্লাহ তাআলা উজ্জা বল, বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ তাআলা উজ্জা বলতে হবে, লাত উজ্জার নামে এটা বলতে হবে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে এটা বলা যাবে না, ও বলবে না, পানিতে চুপিয়ে রাখছে, এবার উঠাচ্ছে, আধা মারা হয়ে গেছে, বল, বললো না, আবার চুপায়, এমনি করে অবশেষে সে বলেছে, তখন ছেড়েছে, অতটুকু ছেলে দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছে, হে আল্লাহর রাসূল, আমি কুফরি করেছি, আমার কি আখেরাত আছে, কি করেছ, আমি কুফরি কলমা উচ্চারণ করেছি, আল্লাহ নবী চুপ করে থাকলেন, আয়াত নাজিল হয়ে গেল, সম্ভবত সূরে কাহফ 103 আয়াত হবে, দেখো যার উপরে উকরিহা জবরদস্তি করা হয়েছে, কলবু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার কলবটা ঈমানের উপরে দৃঢ়, আমি তাকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ রাসূল বললেন, বাবা আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তোমাকে যদি বারবার চাপ দেয়, তুমি বারবার বলো, তোমার সমস্যা নেই, আল্লাহ তোমার অন্তর খবর রাখে। সেদিনে সেই আম্মার, রাস্তার আম্মাররা বয়সে কিন্তু সমান, এরা যাচ্ছে জান্নাতে নেমে লাভ দিয়ে চলে যাচ্ছে, তিনি কিন্তু জান্নাতের জন্যই কলমা পড়েছিলেন, তিনি কিন্তু শোনার জন্য গেছিলেন তার নবীর কাছে, আর এইসব বাচ্চা ছেলেরা শোনার জন্য আমাদের কাছে আসে না, নিজেরাই সব মুফতি হয়ে চলে গেছে, ওরা উল্টা আমাদেরই ভুল ধরে। আমরা নাকি সরকারের ভয়ে জিহাদ করছি না, তাদেরকে ডোজ দিচ্ছে কারা, ইহুদি নাসার আধিপত্যবাদী শয়তান যারা আছে বিদেশি, তাদের অস্ত্র ব্যবসা যারা করে, তারাই এদেশের দোষকদের মাধ্যমে, কিছু টুপি জারের হুজুরের মাধ্যমে এইসব সন্তানগুলিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের গুলির খোরাক বানাচ্ছে, প্রতিদিনই মানুষ মরছে, এই দৃশ্য আমরা দেখছি, এটা তাদের দোষ নয়। এজন্য হাসানাত যাতে বাড়ে, নেকি যাতে বাড়ে, সেই পরিবেশ তৈরি করা উচিত ছিল আমাদের সবার, সরকারকে বলবো দেশের নেকি বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি করুন, খালি মেরে কেটে কষ্টে কেন দেশে নেকির পরিবেশ আসবে না, এদেরকে বোঝানোর চেষ্টা করুন, শিক্ষা ব্যবস্থা পাল্টে ফেলে দেন, কিসের শিক্ষা ব্যবস্থা আপনাদের, এগুলা লারাল্লাপা শিখতে হবে, এক মন্ত্রী বেটা বলেছে কি ওদের গান শিখাইতে হবে, রবীন্দ্রসঙ্গীত শিখাইতে হবে, তাহলে ওরা জঙ্গিবাদ ভুলে যাবে, পাগল আর কাকে বলে, যদি আল্লাহ নবী বলতো তোরা গান শিখাতে, সেই যুগে রবীন্দ্রনাথ সাহিত্য বড় বড় কবি ছিল আরব দেশে, ইমরুল কায়েস, তরফাত লবিদ, রবিয়া, তরফাতুল বেকরি, জোহার বিন আবি সুলমা, মোল্লাকা খাত, বিখ্যাত সাতজন কবিতা ছিল, কবি ছিলেন, যাদের কবিতাগুলো কাবা ঘরে টাঙিয়ে রাখা হতো, যাদেরকে মুজাহাবা বলা হয়, সোনা দিয়ে বাঁধিয়ে রাখা হতো, সোনা দিয়ে লেখা হতো, সেই সমস্ত উচ্চাঙ্গের কবিতা ছিল সেই যুগেও, কিন্তু আল্লাহ নবী বলেন তোমার সব কবিতা পড়ো, তাহলে দুনিয়া সব ভালো হয়ে যাবে। হতভাগারা জানে না কিভাবে আল্লাহর রসুল এই দুষ্ট মানুষগুলোকে ভালো করে ফেললেন, তাদেরকে একটাই কথা বলেছেন, কুরু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আমাদের বাচ্চারা যদি শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখত, শুরুতেই আল্লাহ আকবার বলা শিখত, তাহলে ওরা বলতো যে আল্লাহ সবার উপরে, আমাকে তার কাছে ফিরে যেতে হবে, তার কাছে কৈফিয়ত দিতে হবে। ওই যে ছোট বাচ্চাটা তার বাপকে বলছে, আব্বা আল্লাহ দেখেছে চুরি বন্ধ হয়ে গেল না, ওমর ফারুক বিয়ে দেবেন, ছেলে মেয়ে পাচ্ছেন না, রাতের বেলা উনি মদিনার বলতে ঘুরছেন, হঠাৎ করে একবার যে কানা ঘুষে কানে আসলো, কি বিষয়টা কি, মেয়ে বলছে তার আব্বাকে, আব্বা দুধে পানি মিশেও না, আব্বা বলছে ওমর দেখতে পাবে না, দুধে পানি একটু বেশি না মিশালে যা ইনকাম হয় তা দিয়ে তোমাদের আমার সংসার চলবে না, মেয়ে বলছে আব্বা আল্লাহ রুজির মালিক, তুমি দুধে পানি মিশাইও না, এই ডায়লগটা পাশ থেকে ওমর শুনছেন, পরের দিন তার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে, ভয়ে বাড়িওয়ালা একটা পাগ সর্বনাশ, ওমর যখন ডেকেছে তো জমের হাতে পড়েছে, আর আবার রেহাই নেই, কাঁপতে কাঁপতে ওমরের দরবার হাজির, কি ব্যাপার, তুমি কাল রাত্রে কি বলছিলে তোমার মেয়ের সঙ্গে, অবস্থা শেষ, ভয়ে কোনো কথা নেই, আবার বলো কি বলছিলে মেয়ের সঙ্গে গেল রাত্রিবেলায়, শেষে বললাম আমি এটা বলেছিলাম, তোমার মেয়েটা আমার বৌমা হবে, যাও সাবধান, ভবিষ্যতে কাজ করবে না, হলো আল্লাহ কিভাবে পুরস্কার দিলেন দেখে নেন, ছিল কোথায় একে ফকিরের কুড়ে ঘরে, সে চলে এখন খলিফার ঘরে বৌমা হয়ে, কিসের কারণে, ইমানের কারণে, এগুলো নাই, এরকম সন্তান যদি আপনাদের ঘরে হয়, এরকম মেয়ে যদি আমাদের ঘরে হয়, ওই একটা মেয়েই যথেষ্ট একটা পরিবার ঠিক করার জন্য, অথবা যারা বাবা আছেন ছেলেদেরকে দোষারোপ করবেন না, সরকারের উচিত নয় বাচ্চাদের দোষারোপ করা, দোষারোপ করা উচিত আমাদের মতো মুরব্বীদের দোষারোপ করা উচিত যারা এদেরকে মিসগাইড করে ধ্বংস করে নিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা যারা আছেন তাদের উচিত হবে শিক্ষা ব্যবস্থা আগে বাচ্চাদেরকে একরাবেসন রব্বকাল্লাজি দিয়ে শুরু করা, মানে কোরআনের প্রথম আয়াত কোনটা একরাবেসবে না, কোরআনের প্রথম আয়াত যেটা আমাদের ছেলেরা ওটা জানে না, ও শিখবেটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থায় কোনো ছেলে অবশ্যই কোনো ভালো ছেলে তৈরি হবে না। তুই যতই খেলাধুলা করো যতই গান শোনাও ও দশ বদমাস হয়ে যাবে, কোনদিন ভালো থাকবে না। গান কখনো মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে না, বরং আল্লাহ ভীতি মানুষকে শয়তানের হাত থেকে ফিরিয়ে আনতে পারে, এর বাইরে কিছুই নয়। যিনি যে পর্যায়ে আছেন সবার কাছে আমাদের একটাই অ্যাপিল থাকবে, সমাজে যাতে নেকি বৃদ্ধি পায় সে চেষ্টা করুন। আমরা বিশ্বাস করি এক ইমানের সঙ্গেই হচ্ছে এটা, ইমান আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। সমাজে যত গুনাহ বাড়বে ততই সমাজে অশান্তি বাড়বে, সমাজে যত নেকি বাড়বে সমাজে তত শান্তি আসবে। নেকি বাড়ার জন্য অবশ্যই সর্বপর্যায়ে আমাকে চেষ্টা করে যেতে হবে। সর্বোচ্চ দায়িত্বশীল দেশের সরকার, তাদের ভাষায় যদি নেকির ভাষা হয়, তাদের বক্তৃতা যদি নেকির বক্তৃতা হয়, তাদের কথা শুনে দেশবাসী পাগল হয়ে যাবে, হ্যাঁ আমার মন্ত্রী আমার নেতা এই সুন্দর কথা বলেছে আমি তার অনুসরণ করব, তাদের কথায় বেশি প্রভাব পড়ে। ঠিক অমনি আলেমরা যদি আলতুফালতু ব্যাখ্যা না দিয়ে তৌহিদের সঠিক ব্যাখ্যা দেন, তারা যদি না বলেন তুমি কবরে যে সেজদা করো তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা ব্যবসা যদি তারা না করে আসল কথা যদি বলে তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, পাঁচ অক্ত সালাত নিয়মিত আদায় করো, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমাদের যারা সমাজ নেতা আছেন তারাও যদি নিজ নিজের সমাজটাকে আল্লাহ ভীতির আলোকে গড়ে তোলেন, তার সমাজে ইনশাআল্লাহ চুরি ডাকাতি হবে না। এমন একটা দিন আসতেছে দেখতে পাচ্ছি আমরা এখন, যত বেশি লোক শিক্ষিত হচ্ছে তত বেশি মানুষ দুর্নীতিবাজ হচ্ছে। তার মানেটা কি? আল্লাহ ভীতি তার মধ্যে নেই, সে কি করে টাকা বেশি কামাই করবে ওইটা খালি শিখতেই আছে। আর বাবারা মানে এমন বাবা হয়ে গেছে আমরা, ও ছেলেকে কোশ্চিন করে দিন শিখাবে না কি করে টাকা যে লাইনে কামাই বেশি ও সেই লাইনে ঢুকাবে। বাবাদের তো দোষ, তার ধারণা আমার ছেলে যদি এই লাইনে না পড়ে তো বেশি ইনকাম হবে না, বেশি চাকরি পাবে না, ওতে খামকে অধিক পড়েই করবো কি? অধিকাংশ আলেমের সন্তান আলেম নয়, ওদের একশোর মধ্যে 99টা আলেমের ছেলে আলেম হয় নাই। কারণ ওইটাই, আলেমরা বস্তুবাদী অধিকাংশ, তারা আল্লাহকে ভয় করে না, ওরা তকদিরে বিশ্বাস করে না, মুখে বলে আল্লাহ রুজির মালিক কিন্তু পেট বলে যে রুজির মালিক হুজুর তুমি আমি না, আল্লাহ রুজির মালিক না। বহু মানুষের ঘটনা আমাদের সামনে আছে, চোখে দেখতে পাচ্ছে তাদেরকে। অত আগে ছেলেকে দিন শিখাম, দিন ছাড়া দুনিয়া কোশ্চিন করলে ভালো হতে পারে না। এখানে এই আয়াতের তফসির হলো তিনটা। প্রথম, নিজের জীবনটাকে হাসানাত দিয়ে গড়ে তুলুন, তাহলে আপনি অন্তত ভালো থাকবেন। দুই নম্বর, যেটাকে আপনি হাসানাত মনে করেন সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল, সেটাই হলো হাসানাত। সেটার উপরে আপনি টিকে থাকুন, টেকাটা খুব কঠিন। ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ রসুলকে ধমক দিচ্ছে আল্লাহ পাক, আমাদের কি অবস্থা, সাংঘাতিক অবস্থা আপনার? এই ধমক খেয়ে আল্লাহ রসুল ভয়ে চুল পেকে গেল, আর আমাদের তো কোনো ভয় ডরই নাই। আর তিন নম্বর হল, আমি যার উপরে টিকে আছি এই হাসানাতটা আমি শুধু নই আমার প্রতিবেশী ভাইদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা যদি হয় তাহলে এই আয়াতের সঠিক তফসির হবে। হাসানাত বহু বসন, একটা নেকি না, আপনি কলমা পড়লেন একটা নেকি পেলেন কিন্তু আপনার পুরো আমলটা হয়ে গেল শয়তানের আনুগত্যে, কোন লাভ হবে? যত হাসানাত বাড়াবেন ততই নেকি বাড়বে। কারণটা কি? আপনি এবার উদাহরণ দেই, একটা তৌহিদের ব্যাখ্যা একটা গাছের গুড়ির মতো, গুড়ি যদি থাকে তাহলে ডালপালা টিকবে, আর গুড়ি যদি না থাকে ডালপালা থাকবে না। গুড়ি হচ্ছে তৌহিদের এবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার বিধান মানার জন্য। যদি আমরা সেইটা করি তাহলে গুড়ি কিন্তু হয়ে গেল। এবারে ডালপালা, সালাত ফরজ হয়েছে দশম নবমী বর্ষে, তা আল্লাহ রসুল নবী হওয়ার দশ বছর পরে সালাত ফরজ হয়েছে পাঁচ অক্ত। সালাত রসুল যারা পড়েছেন তারা ভালো করে জানেন, এগুলা প্রথমেই হজরে আর আসরে এই দুই অক্ত সালাত ছিল, তাও মাত্র দুই দুই রাকাত করে, কথা বুঝছেন? ওই দুই দুইটা এখন এসছে সফরের হালাতে, পরে মেয়েরা দিকে যখন পাঁচ অক্ত সালাত ফরজ হলো তখন হয়ে গেল চার চার, তখন ফজর তো দুই ছিলই এখনো আছে, আর জোর হয়ে গেল চার। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, উনি কিন্তু পাঁচ অক্ত সালাত আদায় করার সুযোগ পাননি, কারণ তার আমলে তার জীবদ্দশায় পাঁচ অক্ত সালাত ফরজই হয়নি। ধীরে ধীরে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে একদিনই নয়, দিন দিন এই তৌহিদের এই গুড়িতে একটা একটা ডালপালা এসেছে। প্রথম বড় ডাল এসে গেল সালাত, যখনই যদি নবুয়ত পর্যন্ত তখনই সালাত ফরজ হয়েছে, অর্থাৎ ওই যে বললাম দুই দুই, আর ওই সময় উজু করা তাকে শিখেছেন জিব্রাইল নিজে। এরপরে মদিনায় গেলেন আর একটা ডাল এসে গেল, দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়ে গেল, একই হিজরিতে জাকাত ফরজ হইল, ষষ্ঠ বা অষ্টম বা নবম হিজরিতে গিয়ে হজ ফরজ হইল। ডাল একটা একটা বাড়ছে না? প্রত্যেকটি ডাল যদি সঠিকভাবে আমরা আদায় করি তাহলে গাছটা পূর্ণাঙ্গ হবে, সুন্দর হবে, তাই না? আজ ডালপালা কিছুই নেই, খেলে গুড়ি আছে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, ওই ডালটা যে গুড়িটা যে ঠিক আছে, একটা শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ তো বলবে, নিজে বলবে, এ মোহাম্মদ ছাড়ো তুমি আর দোয়া টোয়া করো না, কিবরিয়াই ও জালালি ও ইজ্জতি লা আখরুজান্না মান কালা ফি কলবি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রভাবের কসম, আমার প্রতিপত্তির কসম, আমার সর্বব্যাপী প্রভুত্বের কসম করে বলছি, আমি অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করে নেব যে জীবনে একদিন আল্লাহকে সাদকা মিন কলবি সঠিক অর্থে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাকে আমি বের করে নিয়ে আসবো, কথা বুঝছেন? এটাকে একবার শেষে এর ভাববেনা যে প্রথমে আপনার নিয়ে নেবে, যে ডালপালা নাই তো আপনার আমল করেন নাই। তাহলে ইন্নাল হাসানাতে নেকি সমূহ, একটা নেই কিন্তু বলা হয়নি, ইউজ হেভ না সাইয়াদ, আপনি যখন একটা নেকির কাজ করলেন এবং অন্যায় থেকে তবা করলেন ও চলে গেল, আর নেই, কম্পিউটার ফাইল আউট হয় না, ওটা আউট হয়ে গেল আর পাওয়া যাবে না। হ্যাঁ, যদি তবা না করেন কিন্তু একটাও ছাড়বে না, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা যাররা পরিমাণ অন্যায় যদি করেন হোক সে সগিরা গোনা, কিন্তু আপনি তবা করেন নেই ও তো থেকে যাবে ওখানে। ভুলে ভরা আপনার আমল নামা নিয়ে কেয়ামতের মাঠে যদি দাঁড়ান আল্লাহ যখন বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ো, আজকে তুমি তো নিজের হিসাব নাও, তখন দেখবো যে বাপ রে বাপ, কবে নদবা একটা গোপনে একটু কাজ করেছে, ওটা উডোওয়ালা লিখে আসে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা সাগীরা ওটাও আল্লাহ ছাড়েনি, কবিরা ওটাও আল্লাহ ছাড়েনি, সবই লিখে রাখছে। তখন মনে হয় বারবার বলে আল্লাহ একবার একটু ফিরিয়ে দাও, রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের পালন কর্তা, সব কিছু দেখলাম সচক্ষে, জাহান্নাম দেখতে পাচ্ছি, তোমার কথা শুনলাম, ফারজিনা একবার তুমি ফিরিয়ে দাও, নাআমাল সালিহান সুন্দর আমল করে আমরা আসবো দুনিয়া থেকে, ইন্না মুকিনুন অবশ্যই আমরা ইয়াকিন পূর্ণ বিশ্বাস নিয়ে এবার আমরা আমল করব। আল্লাহ জবাব দিলেন যে না, ওলা অবশ্যই না লাজালনা কুল্লা নাফসিল হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লামল আন জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, হে মানুষ যদি আমি চাইতাম, আমরা যদি চাইতাম তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করতাম, কিন্তু আমরা তা দেব না, কারণ হাক্কাল কওলু মিন্নি আমার পক্ষ থেকে তোমাদের তকদির আগেই নির্ধারিত হয়ে গেছে, লা আমলা আন জাহান্নাম আমি অবশ্যই ভর্তি করব জাহান্নাম, মিনাল জিন্নাতে ওয়ান্নাসে আজমাইন, জিন এবং ইনসান দিয়ে। ফাযুকু বিলা মিলা মিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যাও আজকে জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করো, দুনিয়াতে যেটা তোমরা ভুলে গেছিলে ওই দেখো তোমার সামনে। তুমি যতই আজকে আমাকে ডাকো, ইন্না নাসি নাকুম, অবশ্যই আমরা তোমাকে আজকে ভুলে যাব, কারণ তুমি দুনিয়াতে আমাকে ভুলে গেছিলে। সুরা সাজদা প্রতি জুমার দিন ফজরের সময় পড়তে হয়, কারণ এই আয়াতগুলো সেখানে পড়া হয়। আর এইখানে গিয়ে আমাকে সেজদা করতে হয়, ওহম লা ইয়াস্তাকবিরুন ইন্নামা ইউমিনু বি আয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, নিঃসন্দেহে ইমানদার তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আমার আয়াত সময়ের উপরে। ইযা যুক্কিরু বিহা, যখন তাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হয়, খাররু সুজ্জাদাম, তারা সেজদায় লুটিয়ে পড়ে, ও সাব্বাহু বিহামদি রব্বিহিম, আল্লাহর তসবিহ তেলাওয়াত করে, ওহম লা ইয়াস্তাকবিরুন, তারা অহংকার করে না। এই তখনই কিন্তু আমরা সেজদায় পড়ে যাই, তাই না? সেজদাকে কি বলতে হয়? সুবহান রব্বিল আলা বললে শুধু হবে? খাস একটা দোয়া আছে বলতে পারে কেউ? বলো গোড়াটা বলো। সাজাদা ওয়াজিহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা বাসারাহু ওয়া সামাআহু, তারপরে মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তারপর আছে ওয়ান্ত আহসানু খালেকিন। সাজাদা ওয়াজিহিয়া, আমার চেহারা সেজদা করল, লিল্লাযী, ওই মহান সত্তার জন্য যিনি, এখানে সেট করেছেন, তৈরি করেছেন, খালাকাহু, এই চেহারাটাকে তিনি সৃষ্টি করেছেন, শাক্কা সামাআহু, এখানে কান দিয়ে সেট করে দিয়েছেন, সামাআহু, তারপর কি বাসারাহু, চোখ দান করেছেন। এইগুলো যদি আপনি বুঝে সুঝি পড়েন তাহলে অহংকার আসবে? তিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা। আমরা খেয়ে তো দোয়াই পড়ছি কিন্তু অর্থ তো বুঝি না। সালাত রসুল এই জন্য উচ্চারণ যে দিয়েছি, অর্থও যে দিয়েছি, এরপরও যদি মানুষ না পড়ে তা আমরা কি করবো আপনাদের? আমার এই চেহারাটা শ্রদ্ধা করলো সেই মহান সত্তার জন্য যিনি এই চেহারাকে সৃষ্টি করেছেন এবং এখানে কান দিয়েছেন, এখানে চোখ দিয়েছেন, তিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা। এইটা যদি কেউ বলে শিখের অহংকারী হবে? এই জন্যই বলা হচ্ছে অহম লা ইয়াস্তাকবিরুন, তারা কখনই অহংকার করে না। অহংকারীর জন্য জাহান্নাম হারাম। লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবার, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের কোণে সরিষা দানা পরিমাণ অহংকার লুকিয়ে আছে। একজন সাহাবী বললে, হে আল্লাহর রসুল, যখন সুন্দর জামা গায়ে দেই, সুন্দর লুঙ্গি পরি, সুন্দর জুতা পায়ে দেই, ভেতরে ভেতরে একটি অহংকার সৃষ্টি হয়, তাহলে এটার জন্য কি আল্লাহ আমাকে ধরবে? আল্লাহর রসুল জবাব দিচ্ছেন, ইন্না আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এজন্য তোমাকে আল্লাহ ধরবে না। তবে আল কিবর বাতরুল হক অগমতিন নাস, অহংকার হল দম্ভ ভরে সত্যকে, বাতরুল হক, হক মানে কি সত্য, সত্য জিনিসকে দম্ভ ভরে যে প্রত্যাখ্যান করে, অগমতিন নাস, যে মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এটাকে বলে অহংকার। আপনার সামনে আমি সহি হাদিস বলছি, আর আপনাদের রাখো তোমার হাদিস টাদিস। এখন কালকে আমার এক এক মাইক্রো ভর্তি লোক আসছিল সিরাজগঞ্জ থেকে, উল্লা প্রাবে বেলকুচি থেকে, আলহামদুলিল্লাহ সবে নতুন, কালকে এসে আহলাদিস হয়ে গেল বা এক করে নিয়ে চলে গেল, উচ্চশিক্ষিত মানুষ, বিভিন্ন ইসলামী দল করা লোক সব। তারা বলছে, আমরা দুটা বছর ধরে যাচাই বাছাই করার পরে আজকে এখানে এসেছি, আমরা বুঝেছি হক এখান থেকে বের হচ্ছে, আমরা কোথাও নাই বাংলাদেশে। ওই আলহামদুলিল্লাহ বললেন না যে কেউ ব্যবসায়ী আছে, এমএ পাস কয়েকজন আছে, এবং বিভিন্ন দল করা মানুষ, দলের নাম না বলেই ভালো, তাই না? সব ইসলামী দল করা লোক, তাদেরকে আমার ডেকে এনে নেই, নিজেরা পয়সা খরচ করে মাইকের ভাড়া করে এসছে, সেই নদা বাড়াতে জবরদস্তি আসে পর্যন্ত ছিলেন তারা। তার একটা দারুণ কথা বললেন, স্যার আমরা হক খুঁজে বেড়াচ্ছিলাম, হক পেয়েছি, এবার যাচাই করেছি, হাদিস বের করেছি, আলেম আলমাদের যারা আলেম আলমাদ যারা ছিলেন তাদের কাছে গেছি, দেখিয়েছি সালাত রসুল থেকে এটাকে মিথ্যা। প্রথমে আমাদের নাম দেখলে তো ছিটকায়, তারপর এক একটা চ্যাপ্টার বের করে হাদিস নাম্বার দিয়ে বলা আছে, তো স্যার বলেন এটা কি, ওস্তাদজি বলেন, মুফতি সাহেব বলেন, মহাদ্দেস সাহেব বলেন, ব্যাপারটা কি, শেষে বলতে বাধ্য হয় না এগুলো হাদিস সহি। তাহলে আপনি মানান না কেন? তখন তার মধ্যে আত্মম্ভরিত জেগে ওঠে, রাখো সব বোখারি টোখারি, এই ভাষা কালকে শুনলাম, জীবনে একথা শুনে নেই, রাখো তোমার বোখারি টোখারি, সব আমাদের হুজুরা সব জানে। বলছে এই কথা শোনার পরে আমাদের ভিতরে দৃঢ় বিশ্বাস জন্মেছে, এই যত মুক্তি ফকি মজাবি লোক সবগুলো ফাঁকিবাজ, এরা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এজন্য আমরা মনে দুঃখে চলে এসেছি, বাপদাদার মুজাফরে আজকে আপনার কাছে চলে এসছি, বলল আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ডাকছে, আস্তে আস্তে মানুষের মধ্যে ডাকতে শুরু হয়ে গেছে। 20 বছর তবলিক করেছে, সে 1.5 বছর জামাত করেছে, কোথাও সে শান্তি পায়নি। ওরা নিয়ে যায় খালি যে থালাভাটি ধোয়ায় আর দেলাখো লোকের মশলা দেয়, আর 49 কোটি করে নিয়ে গেছে, চলো দাওয়াতের কাজ চলো তবলিক করে বেড়াও। আর এরা নিয়ে খালি ভোটার বানায়, কাজ তো কিছুই না, সারা জীবন সালাতটা শিখতে পারলাম না, করলামটা কি আমি? মনের দুঃখ তাদের, ব্যবসায়ী কিন্তু তারা কেন অকাম্মানা, ভালো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী 2-3 জন, এম এ পাস ছেলে 2 জন, একেবারে অন্ড গন্ড মূর্খ না? তাহলে মানুষের মধ্যে চেতনা আসছে না? আসতেই হবে, যেখানে সত্যের দাওয়াত আসে সেখানে মিথ্যা অটোমেটিক পালিয়ে যায়, মিথ্যা কিছুক্ষণ হইচই করে তারপরে পালিয়ে চলে যায়। এটাই হলো দম্ভ করে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, তারাই হলো মূলত অহংকারী। যে সমস্ত আলেমরা সহি বুখারিকে বুখারি টোখারি বলে কথা বলে, ওরা অবশ্যই অবশ্যই অহংকারী, ওরা অবশ্যই জেদি, এদের কারণে বহু মানুষ হক থেকে ফিরে চলে যাচ্ছে। এদের তওবা করা উচিত, কিন্তু ওরা করবে না, দুনিয়া আগে আখেরাত পরে। সাবধান হয়ে যান, সমাজে যতক্ষণ পর্যন্ত হাসানাত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব নাজিল হবে না। আল্লাহ পাক বলছেন আমি কখনোই ওই সমাজে গজব নাজিল করি না, ইল্লা আহলুহা মুসলিহুন, যে সমাজের লোকেরা সংস্কারবাদী, সবসময় নিজের ভুল ত্রুটিকে ইসলাহ করে নেয় কোরআন হাদিসের আলোকে, আমি ওই সমাজের উপরে কখনোই আমার গজব নাজিল করব না, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহ লা ইয়াসাল্লামু লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের জুলুম করেন না। আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই হক কবুল করতে হবে। কত যে কাজ দুঃখ করলো, অনেকে আজ একজন দুঃখ করলো, স্যার মানুষ মারে আমাকে, মরবে যে রফদান করলে তাড়িয়ে বেরি করে দেয়, সবসময় গালি খেতে হচ্ছে, কত যে জুলুমের মধ্যে আমরা আছি স্যার, আপনাকে কয়টা বলবো, মানে বাবা জুলুম সহ্য করছো কেন? স্যার পরকালের জন্য, আলহামদুলিল্লাহ এটাই তোমার বড় সান্ত্বনা, এক্ষুনি মরলে এক্ষুনি তুমি জান্নাতে চলে যাবে, কিন্তু যদি তুমি জুলুমের ভয়ে বিধাতার সঙ্গে আপোষ করো তা তুমি তো বেঁচে লাভটা কি, মতো তোমাকে হবেই। অতএব জুলুম বরদাস্ত করো। আর সালা সিরত রসুল থেকে সাহাবা কেরামের জীবনে কষ্ট হয়েছে ওই চ্যাপ্টারটা পড়ো, রসুলের জীবনে কি কষ্ট হয়েছে চ্যাপ্টারটা পড়ো, ইনশাল্লাহ তুমি সান্ত্বনা পাবে। এইগুলো কি বিদায় করলাম, কি বলতে পারি বলেন তো? যারাই হক পথে আসতেছে, হকের উপরে আমল করছে, তাদের উপরে জুলুম শুরু হয়ে যাচ্ছে। হক বোঝার জন্য মানদণ্ড হবে কি, কোরআন এবং সহি হাদিস। এর বাইরে হবে, এর বাইরে গিয়েই তো আমাদের ছেলেরা হচ্ছে কেউ জঙ্গি কেউ এঙ্গি ফঙ্গি কি একাদ হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার কারণে। যদি আমরা সহি হাদিসের উপর টিকে থাকতাম, ইনশাল্লাহ আমাদের জীবন এত দ্রুত নষ্ট হতো না, আমাদের দেশ শান্তিময় হতো, আমাদের সরকারও শান্তির সঙ্গে দেশ চালাতে পারতেন। দেশে শান্তিময় পরিবেশ না থাকলে ভালো শাসন হয় না, ভালো দেশ হয় না, ভালো কোনো উন্নতিও হয় না, কিচ্ছু হয় না। আপনি হয়তো একটা ব্রিজ করে দিলেন, আমি কালকে বোমামের ব্রিজ উড়িয়ে দিলাম, কি হলো? আপনি লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং করলেন, কালকে দিয়ে উড়িয়ে দিলাম। এর জন্য হচ্ছে দেখেন বিদেশে মধ্যপ্রাচ্যে কিভাবে বিল্ডিং ভাঙতেছে, মানুষ মরতেছে, একটা বোমা পড়তেছে, সব গুঁড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এসব টাকা পয়সাতে লাভটা কি? অথচ কুড়ি ঘরে বাস করছেন, শান্তির সঙ্গে, কারোর সঙ্গে গোলমাললে হয়েছে এই কিছু নাই, যা আইন আসে মেনে চলি, আইন ভঙ্গের কোনো কাজ আমরা করি না, মানুষের কোনো গালি গালাজ করি না, আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধান মেনে চলি, কোনো সমস্যা নেই। যে দেশে বসবাস করুন, আপনি শান্তির সঙ্গে বাস করবেন। এই বিষয়টি বলার জন্য এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ রসুল কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে একটু আগে তো বললাম, সহি হাদিস কিন্তু এটা, এই যে সবে নজরুলটা, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন আয়াত কোন প্রেক্ষিতে কেন নাজিল হয়েছিল ওটা না জানলে কিন্তু মজা পাওয়া যায় না, কথা বুঝছেন? একটা বিষয়টা খুবই লজ্জার বিষয়। তবু কিন্তু বললাম শুধু আমাদের জানার সাথে, সাহাবায়ে কেরাম কত বেশি অনুভূতি প্রবণ ছিলেন, একটা অন্যায় করে ফেলেছি আমি তো বাঁচবো না, যদি আল্লাহ আমাকে এখন মৃত্যু দেয় তাহলে উপায়টা কি হবে, সে চলে এসছে দৌড়িয়ে চলে কি আল্লাহ কি মাফ হবে। এই বিষয়টির যে অনুভূতি আমাদের মধ্যে যদি জাগ্রত হয় তখন আমাদের মধ্যে হাসানা বৃদ্ধিপ্রাপ্ত হবে, নেকি বৃদ্ধিপ্রাপ্ত হবে, কারণ সব কিছুর মূল্যে তৌহিদ। আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, ওইখানে গিয়ে কী কৈফিয়ত দেবো, বাস এই একটা অনুভূতি। তাহলে এখন দেখা যাচ্ছে মানুষের জীবনে চলতে গেলে ব্যবসা একটা অংশ, লেখাপড়া একটা অংশ, মসজিদে যাওয়া, সালাত আদায় করা, সিয়াম রাখা, হজ করা, ইবাদতের এটা একটা অংশ, সমাজ পরিচালনা করা, রাজনৈতিক সাইডে চিন্তা ভাবনা করা, দেশের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও জীবনের একটা অংশ। কারণ আমাকে সমাজে বাস করতে সমাজে ভালো মন্দ চিন্তা করতে হবে না, এসব এক একটা অংশ। কিন্তু মূল হলো কোনটা? তৌহিদ। মূল হচ্ছে তৌহিদ, আল্লাহ ভীতি। এই মূলটা নিয়েই আন্দোলন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এজন্যে শিরকের বুবাতার যেখানে আছে আমরা তার বিরুদ্ধে কথা বলি, বেদাতের ধারে কাছে আমরা যাওয়ার চেষ্টা করি না। কারণ শিরিক বেদাত থাকলে তৌহিদ থাকবে না, নষ্ট হয়ে যাবে। তৌহিদটা কিরকম? আশিরক ফি তৌহিদ কাল হাদাস ফিল ওযু। তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্কটা ওই রকম যেমন বায়ু নিঃসরণের সঙ্গে উজুর সম্পর্ক। বায়ু নিঃসরণ হলে যেমন উজু থাকে না, শিরিক ঢুকলে তেমনি তৌহিদ থাকে না। আমার যাবতীয় চাওয়া পাওয়াবে আমার আল্লাহর কাছে, আমার হাসি কান্না বেদনা সব কিছু আমার আল্লাহর কাছে, আমার প্রতিটি কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো আমার মূল, এটা হলো গাছ, এটা হলো মূল বডি, হলো এটাই স্তম্ভ, এটাই এই স্তম্ভের আলোকে আমার সার্বিক জীবন। আপনি রাজনীতি করছেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আপনি আদালতে আছেন, বিচারক পর্যায়ে বসে আছেন, মহা সম্মানে আপনার সম্মানিত, আপনার অর্ডার ফলো করার ক্ষমতা কারণ নাই, আপনার অর্ডার বিরোধিতা করার ক্ষমতা কারণ নাই, আপনার অর্ডারে একটা মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, আল্লাহ আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ কি পয়েন্টে রেখে দিয়েছেন, অবশ্যই ওখানে আপনাকে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। যে আপনি আল্লাহ ভয় না করে অন্যকে ভয় করে বিচারের রায় দেন, অবশ্যই আপনাকে জাহান্নামী হতে হবে। ঠিক অমনি করে আপনি ব্যবসা করছেন, আল্লাহ তো ব্যবসা করতে নিষেধ করেন, আল্লাহ আদুল লুকুম আল্লাহ জওয়ারাতিন, ব্যবসা দুই রকম, এটা আখেরাতের ব্যবসা, এটা দুনিয়ার ব্যবসা। আপনি ব্যবসার মাধ্যমে জান্নাত পেতে পারেন, আপনি ব্যবসার মাধ্যমে আল্লাহর কাছে তার আরশের ডান পাশে বসার সৌভাগ্য অর্জন আপনি করতে পারেন, যদি সত্যি সৎ ব্যবসায়ী হন, আবু বকরের মতো ব্যবসায়ী হন, ওমরের মতো ব্যবসায়ী হন, ওরকম ব্যবসায়ী হন, ওসমানের মতো ব্যবসায়ী হন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত আসতেছে, কোনো সমস্যা নেই। যদি মেডিকেটি খান, ভেজাল মিশান, তা আপনার তো ও ব্যবসা আপনার জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক এমনি করে আপনি শিক্ষকতা করছেন, শিক্ষার জীবনে ছাত্রকে দুষ্ট না বানিয়ে যদি তাকে হকপন্থী দিনদার বানান, তাহলে আপনার শিক্ষকতার জীবনটা হবে সফল কাম। অর্থাৎ জীবনের সমস্ত দিক ও বিভাগ মূল একটা বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি। এটি হচ্ছে তৌহিদে ইবাদত। নামটা হচ্ছে কি? তৌহিদে ইবাদত, আল্লাহ দাসত্বের ঐক্য, ইবাদতে আল্লাহ দাসত্ব, সার্বিক জীবনে আল্লাহ দাসত্ব। এইটা যদি আমাদের থাকে তাহলে রাজনীতিকে মুখ্য গণ্য করা ভুল, ব্যবসাকে মুখ্য গণ্য করা ভুল। আপনি ব্যবসা করেন, আজান হয়ে গেছে, কিসের ব্যবসা পারবেন? রমজান এসে গেছে, দুপুরে প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলবে না, আমি সিয়াম আছে আল্লাহর বিধান। এইটা যদি পারি আমরা তাহলে সার্বিক জীবনটা আমাদের হাসানাতে গড়ে উঠবে, নেকিতে গড়ে উঠবে। একটা জীবন তো নেকিতে গড়ে ওঠে, তো পরিবেশ যেন নেকিতে গড়ে ওঠে, সেখানে কি কোনো বিশৃঙ্খলা থাকে? আল্লাহবাক ওই দিকে আমাদের ইঙ্গিত করছে এই আয়াতের মাধ্যমে, দেখো চিন্তা করো না, আকিম সালাতা তরাফায়ে নাহার ও জুলাফা মিনাল লাইল, তোমরা সালাত কায়েম করো দিনের দুই অংশে এবং রাত্রির কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবুন্না সাইয়্যাত, এই নেকিগুলো তোমার গুনাহগুলোকে দূর করে দিবে। ওয়াজালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হলো স্মরণকারীদের জন্য সর্বোত্তম উপদেশ। আল্লাহর উপদেশ কি আমরা মানতে পারব? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।